এই জন্য মহতারাম বুজুর্গ দোষ, যখন নাকি আমরা অন্যকে পৌঁছাইব তার আগে তো আমি নিজেই ঠিক মতো শুনতে হবে, যখন ঠিক মতো শুনবো ওই কথাই আল্লাহ জাল্লা জালালু তার দিলের ভিতরে জমায়া দিবেন এবং ওই কথার উপরে আমল করতে পারবে এবং অন্যকে পৌঁছাইতে পারবে। আর ভাই বুজুর্গ দিনের কথা কিরকম ভাবে শুনবো, আল্লাহ জাল্লা জালালু কোরআনে কারীমের ভিতরে বিভিন্ন জায়গায় তার আদাব বাতাইছেন, যেমন এক জায়গায় বলছেন ولا نجزي أنه যেদিন এই জীবনে ব্যক্তি পুরুষেই হোক আর মহিলাই হোক, কি করে নেক আমাল করে ইখলাসের সাথে নেক আমাল করে আল্লাহকে রাজি করার জন্য আল্লাহ জাল্লা জালালু বলেন নিশ্চয়ই নিশ্চয়ই আমি তাকে এক পবিত্র জিন্দিগি দান করব। এবং মরার পরে আবাদুলাবাদের জিন্দিগিতে বিরাট পুরস্কারে পুরস্কৃত করব। এই জন্য মহতারাম বুজুর্গ দোস্ত, আল্লাহ জাল্লা জালালু আবার আপনার সফলতা এবং কামিয়াবি দুনিয়ার কোন জিনিসের সাথে রাখেন নাই। আল্লাহ জাল্লা জালালু সফলতার বর্ণনা দিছেন, ফামান যুহজিয়া আনিন্নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মা আল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ জাল্লা জালালু বলেন, সফলতা রাজা বাদশাহ হওয়ার নাম না, স্বর্ণের ঢেরের মালিক হওয়ার নাম না, দুনিয়ার সরু সমান হাসিল করার নাম না। সফলতা হইল যে ব্যক্তি জাহান্নামের থেকে নাজাত পাইছে আর জান্নাত হাসিল করতে পারছে, যে ব্যক্তি দোযখের থেকে রেহাই পাওয়া গেল আর জান্নাতি হইতে পারল, সেই ব্যক্তি সত্যিকারের সফলতা লাভ করল। আল্লাহ জাল্লা জালালু বলেন, ওমান আহারাম আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, ক্বাল রাব্বি লিমা আশাতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা, ক্বাল কাযালিকা আতাতকা আয়াতুনা ফা নাসীতাহা ওয়া কাযালিকা ইয়াওমা তুনসা। আল্লাহ জাল্লা জালালু বলেন, যে ব্যক্তি নাকি আমার হুকুমকে হুকুমের থেকে রাজ করবে, হুকুম মানবে না, আমি আল্লাহ জাল্লা জালালু তাকে আন্দা করিয়া উঠাইব। সে বলবে যে আল্লাহ আমি তো চক্ষুওয়ালা ছিলাম, কেমন কেন আমাকে আন্দা করিয়া উঠাতে হইল। আল্লাহ জাল্লা জালালু বলবেন যে তুমি দুনিয়াতে তোমার কাছে আমার দিনের নবী রসুলরা ওলামায়ে কেরাম দিনদাররা তোমাদের কাছে এই দিনের কথা দুনিয়া গেছিল, কিন্তু তোমরা অর্থ বসে গেছিলা, কথা শুনিও শুনো নয়, এই জন্য তোমাদিগকে আন্দা করিয়া উঠানো হইল। এই জন্য মহতারাম বুজুর্গ দোস্ত, আমি আপনি যদি নাকি দুনিয়ার খরচটাই জিন্দিগি তো কামি আমি চাই, আসল জিন্দিগি তো আখেরাতের জিন্দিগি, ওখানকার সুখ আসল সুখ, ওখানকার ইজ্জত আসল ইজ্জত, ওখানকার সফলতা আসল সফলতা। দুনিয়ার সুখেরও কোনো দাম নাই, দুনিয়ার দুঃখেরও কোনো দাম নাই। হাদিস ভাগের ভিতরে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফরমাইছেন যে ছোট বাচ্চা দুধের বাচ্চারাও কোন কোন জায়গায় কথা বলছেন, যেমন নাকি এক বাচ্চাকে তার মা দুধ পান করাইতেছে আর বাচ্চা দুধ পান করতেছে, এমত অবস্থায় তার মা দেখতেছে এক জোয়ান সামনে দিয়া যাইতেছে, তার শিকল সুরত এত সুন্দর, তার লেবাস পোশাক এত সুন্দর, তার সাবারি এত বড় সুন্দর, দেখতে চোখ লেগে যায়, দেখতেই মনে কর এরকম ধরনের। তো মা তার হালত দেখিয়া আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ আমার দুধের এই শিশু বাচ্চাটারে এই জোয়ানের মতো তুমি করে দাও। ওই বাচ্চা এই দোয়া শুনিয়া বলতেছে, আল্লাহ আমার মা যে বলছে আমাকে এই জোয়ানের মতো বানাইতে, তুমি আমার এরকম বানাইল না। তারপরে আবার দুধ পান করতেছে, কিছুক্ষণ ঘরে দেখা গেল কতগুলি লোক একটা বান্দি দাসীকে গালিগুলি করতেছে, হেরেসমেন্ট করতেছে, দলিল করতেছে এবং তাকে বলতেছে যে তুমি খারাপ কাম কর, এবং তার পিছনে যতগুলি লোক রাখছে প্রত্যেকটা লোকেরই একই কথা, দুনিয়াতে স্বাভাবিক দেখা যায় যে কোনো ঘটনাই ঘটুক, দুই ভক্ত থাকে, হয়তো কেউ দুর্বল কেউ সবল, কিন্তু এখানে দেখা গেল সকলে একই কথা বলতেছে যে তুমি খারাপ কাম করছো, তুমি খারাপ। আর মহিলা একাই বলতেছে হাসবুনাল্লাহ ওয়া নিমাল ওয়াকিল, তোমরা যে নাই বলো না কেন, আমার যতই খারাপ বর্ণনা করে না কেন, আমার সাক্ষী আমার আল্লাহ আছে, তোমরা যে যা বলো আল্লাহই জানে যে আমি খারাপ না ভালা। এরকম ভাবে ও মহিলা বলতেছে, বলেন যে এই মহিলার জিল্লতি দুঃখ করার দেখা, মা বলতেছে যে আল্লাহ আমার ছেলেটারে এরকম বানাইও না, ওই বাচ্চা দুধ পান করা ছেড়ে দিয়া বলেছি যে আল্লাহ তুমি আমার এরকম বানাইও দিও। এখন মা আর ছেলে আপোষের ভিতরে কথাবার্তা বলতেছে, ও আমার বেটা, ওই জওয়ান তার জিন্দিগি কত বড় মজার জিন্দিগি, সুন্দর জিন্দিগি, আরাম রাহাতের জিন্দিগি, আমি বললাম যে আল্লাহ তোমার তার মতো বানাইয়ে দো, আর তুমি বললাম যে আমার এরকম বানাইও না। আর এই মহিলার কত বড় দিল্লতি দুঃখ কেলার ফেরসানি, আমি বললাম যে এর মতো তোমার না বানাও, আর তুমি বলো যে আমার এরকম বানাই দিও, এর অর্থ কি বেটা? ও বাচ্চা বলতেছে, ও আমার মা, ওই জওয়ানের যত বড় আরাম রাহার সুখ শান্তি মজার জিন্দিগি হোক না কেন, মরার সাথে সাথে সে জাহান্নামে চলে যাবে, কেননা সে ইমানদার না। আর এই মহিলার যতই দুঃখ করার জিল্লতি ফেরেশানি হোক না কেন, সে ইমানদার, মরার সাথে সাথে সে জান্নাতে চলে যাবে। এই জন্য আল্লাহ জাল্লা জালালু বলেন, ফামান যুহজিয়া আন-নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাল, যে ব্যক্তি নাকি জাহান্নামের থেকে খালাসি পাইছে, রক্ষা পেয়ে গেছে, আর যে ব্যক্তি জান্নাতি হইতে পারছে সেই সত্যিকারের সফলতা লাভ করছে। এই জন্য মহতারাম বুজুর্গ দোস্ত, সমস্ত নবী রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামরা মানুষের ময়দানে আসতেন এবং বলতেন, আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, ও মানুষ বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এর ভিতরে তোমার সফলতা রয়েছে, এর ভিতরে কামিয়াবি রয়েছে। হাদিস পাকের ভিতরে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ, যে ব্যক্তি ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ করছে আল্লাহ জাল্লা জালালু তাকে জান্নাত শ্রেত বিহস্তি হয়ে গেছে, জান্নাতি হয়ে গেছে। এই জন্য মহতারাম বুজুর্গ দোস্ত, হাদিস পাকের ভিতরে আছে লাইসা লিআহলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহশাতুন ফি কুবুরিহিম ওয়ালা মান শারীম ও কান্নি আনজুরু ইলা আহলি লা ইলাহা ইল্লাল্লাহ ওহুম ইয়ানহুদুদ তুরাব আন রুসিহিম ও ইয়াকুলুন আলহামদুলিল্লাহি আল্লাযী আযহাব আন্নাল হাযান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা রাজে হাশরের ময়দানে উঠবে, ওই দৃশ্যটা যেন এখনো আমার নজরের সামনে ভাসছে, তারা হাশরের ময়দানে উঠতেছে আর মাথার ধুলাবালি ঝাড়তেছে আর বলতেছে সমস্ত প্রশংসা ওই আল্লাহ, যে আল্লাহ জাল্লা জালালু এই ভীষণ কিয়ামতের দিন আমাদিগকে সর্বরকমের পরেশানি মুসিবতের থেকে নাজাত দিয়ে দিছে। এই এরকম ভাবে তো রাসূলুল্লাহ এখন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালাকে বলেন যে ভাই, দুনিয়াতে আমরা দেখি যে বরফের কারবার করে তাকে বরফ বলা বলে, মুচির কারবার করে মুচিওয়ালা বলে, এরকম ভাবে যে যেই কারবার যে ধুম ধান্দার ভিতর আছে তাকে ওই বলা বলে। এখন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালাকে যে লা ইলাহা ইল্লাল্লাহ কারবার করবে সেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা হবে। এই জন্য ভাই আমরা কি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা হওয়ার জন্য তৈরি আছি না ইনশাআল্লাহ? এই জন্য মহতারাম বুজুর্গ দোস্ত, কথা যখন নাকি লা ইলাহা ইল্লাল্লাহ আলোচনা করব তখন আমরা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা হব। যখন আমরা এরকম সর্ব অবস্থায় লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা হব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান যার শুরু কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হবে আর শেষ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, তাহলে হাজার বছরে যদি সে জিন্দা থাকে আল্লাহ যত রকমের গুণই হোক না কেন আল্লাহ জাল্লা জালালু তার গুণকে মাফ করবেন এবং জান্নাত নসিব করবেন। এই জন্য মহতারাম বুজুর্গ সমস্ত ইলা ইলা ইল্লাল্লাহ ওলা আমি কেমন হইব এর দাওয়াত দিতে হবে, এরকম ভাবে যে কোনো অবস্থায় দাওয়াত দিতে হবে। এই জন্য মুরুবীরা বলেন যে ভাই কমের পক্ষে 25 জনকে দৈনিক এই কালেমার দাওয়াত দেই, ঈমানের কথা বলি, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনদের এরকম ভাবে তসদিক ছিল, যখনই কেউ কারোর লগে দেখা হইত তখন তারা বলতো আমরা এরকম ভাবে এই সিনেমার ভিতরে বেহুদা কোনো কথাবার্তা না বলি, দুনিয়ামি কাজ কারবারের কথা না বলি, বলতে আল্লাহ থেকে রাজগার করি এবং একে অন্যকে সালাম দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যার মাফহুম এরকম, যদি নাকি কোনো ব্যক্তি দৈনিক 25 জনকে সালাম দেয় আল্লাহ জাল্লা জালালু তাকে জান্নাত নসিব করবেন। এই জন্য ভাই বুঝব যে যার আগে সালাম দিতে পারি তার জন্য চেষ্টা করি, এরকম ভাবে মহতারাম বুঝব দোস্ত আমি আপনি আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমার আবু আমি আমার আবু আপনার এরকম সমস্ত উম্মতের দায়িত্ব হইল ঈমান নিয়ে শিখতে হবে এবং অন্যকে ঈমানের দাওয়াত দিতে হবে, অন্যকে ঈমানের দাওয়াত দিয়া নিজের ঈমান বাড়ানোর চেষ্টা করি, এরকম ভাবে অন্যকে নবীওয়ালা নামাজের দাওয়াত দিয়া আমাদের নামাজকে সহি করার চেষ্টা করি, মজবুত বানানোর চেষ্টা করি, এরকম ভাবে অন্যকে এলিমের দাওয়াত দেই এবং নিজে এলিম শিখি, অন্যকে জিকিরের দাওয়াত দেই আমি নিজেও জিকির করি, অন্যকে আখলাকের দাওয়াত দেই নিজের আখলাককে ঠিক করি, অন্যকে ইখলাসের দাওয়াত দেই নিজের ভিতরে ইখলাস পয়দা করার চেষ্টা করি, এরকম ভাবে মহতারাম বুজুর্গ দোস্ত আমরা আখেরি নবীর উম্মত হিসাবে এরকম নিজের জান এবং মাল আল্লাহর রাস্তায় খরচ করি, জান মালের কোরবানি দেই। সাহাবায়ে কেরাম যেরকম নাকি এই দিনের জন্য জানের কোরবানি দিছেন মালের কোরবানি দিছেন, তাদের কোরবানির বরকতে আল্লাহ জাল্লা জালালু আমাদেরকে ঈমান ইসলামের দৌলত দান করছেন। আমরা মুসলমান এই জন্য মহতারাম বুজুর্গ বলছ আমাদের উপরে এই নবীওয়ালা কাজের দায়িত্ব, আমরা আখির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা আখির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তিনি সমস্ত নবীদের সর্দার, এই উম্মতের সমস্ত উম্মতের সর্দার, কেননা সর্দার নবী যেই দায়িত্ব যেই আমল যেই কাম তিনি করছিলেন এই উম্মতের উপরে ওই কাজের জিম্মাদারি ওই দায়িত্ব আল্লাহ জাল্লা জালালু অর্পণ করছেন। যেমন কোরআনে কারীমের ভিতরে আল্লাহ জাল্লা জালালু বলছেন আমি এবং আমাকে যারা নবী বলে স্বীকার করে তাদের দায়িত্ব হইল, তাদের কাম হইল আমার কাম। এই জন্য আমি এবং আমার উম্মত তাদের সকলেরই এই দায়িত্ব যে এই নদীওয়ালা কাম তারা করবে। এই জন্য ওমকার আন্দোলন উদ্দেশ্য সাহাবায়ে কেরাম রেদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন তারা খুশি হোক আর মহিলাই হোক আমিনই হোক আর গরিবই হোক যে কোনো রকমের লোকই হোক না কেন মুসলমান হওয়ার সাথে সাথে তারা এই কাজকে নিজের কাম বাড়াইছিলেন। এই জন্য আল্লাহ জানা জানানো ইসলামের পূর্বে তাদের না কোনো মান মর্যাদা ছিল না তাদের ইজ্জত ইজ্জত ছিল, কিন্তু ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ জাল্লা জালালু তাদেরও তো সারা দুনিয়ার ইমাম বানাইছিলেন। এই জন্য তারা দোষ মুসলমান যখন নাকি এই কামকে নিজের কাম বানাবে এবং এই কাজের ভিতরেই আল্লাহ জাল্লা জালালু দুনিয়ার ভিল্লুকে ইজ্জত ইজ্জতের দিকে নিবে এরকম আমরা আমাদের দিকে নিবে। এই জন্য আমার সুন্নতকে জিন্দা করলো সেই ব্যক্তি যেন আমাকে মহব্বত করলো আর যে আমাকে মতার আমার সাথে তার হাসার এরকম ভাবে মহতারাম বুজুর্গ দোষ দিনের উপরে মেহনত করিয়া যখন নাকি আমরা এই কাজ করব আল্লাহ জাল্লা জালালু এই কাজ করার জন্য নবীর ফর্সি বানাইয়া আমাদেরকে জান্নাত নসিব করবেন। এই জন্য ভাই বুজুর্গ এই কামকে নকশাত বানাইয়া করার জন্য আমরা তৈরি আছি ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করুন। এই জন্য ভাই বুজুর্গ বলেন যে এই কাজের কম স্বাভাবিক নেশাব জিন্দিগিতে 4 মাস লাগাই, প্রত্যেক বছর 40 দিন দেই, প্রত্যেক মাসে 3 দিন দেই, এরকম অন্যান্য কাজ দ্বিতীয়বার সর্বজারি এরকম ভাবে দৈনিক 2.5 ঘন্টা এই কাম তাদের তর্তিপ পাতানো হইতেছে। এই জন্য ভাই বুজুর্গ এই তর্তিপ মতো যখন আমরা বাড়িতে যাইব করব, কিন্তু এখন প্রত্যেকে ফাঁকা আদম করি যে আল্লাহ রাস্তায় আমরা 4 মাসের জন্য আল্লাহ রাস্তায় বাহির নিয়ে যাইব। এই জন্য ভাই বুজুর্গ কে কে আমরা তৈরি আছি যে ভাই 4 মাস আল্লাহর রাস্তায় যাব, কে কে তারা দাঁড়ান ভাই দাঁড়িয়ে নাম লেখেন বলেন যে আমরা আল্লাহর রাস্তায় যাইব 4 মাসের জন্য দাঁড়ান ভাই আল্লাহ পাক কবুল করুন যান মানে বরকত দিন বলেন ভাই আমিন। ভাই বুজুর্গ এরকম প্রত্যেক ক্ষেত্রের ভিতরে আপনারা যে যেই ক্ষেত্রের ভিতরে আসেন সেখানে তাদের ওখানে যান, ওখানে তহসিলের সাথীরা আসে তাদের সাথে নাম লেখিয়ে যান এবং আল্লাহর রাস্তায় বাহির হওয়ার জন্য ভাই প্রত্যেকে ভাগকে আদম করি, একে অন্যকে তৈরি করি, যাতে আল্লাহ চাহে এই ইস্তেমা থেকে হাজারে হাজারে জবাব আল্লাহর রাস্তায় বাহির দিতে পারে। চেষ্টা করবো তোমার ইনশাআল্লাহ আল্লাহ খায় দো। এখন ভাই একে অন্যকে তৈরি করি এবং নিজের হাজার জরুরি থেকে ভারে হইয়া আগামী আমাদের জন্য আমরা তৈরি হই। সুবহানাকাল্লাহুম্মা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক।